الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. حضرات علماء کرام, মুহতারাম হাজিরিন, আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের ভিত্তি পাশা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলাম ধর্মকে পাঁচটা ভিত্তির উপর স্থাপন করা হয়েছে। এই পাঁচটা ভিত্তির বিবরণ দিয়া রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর সত্য দেওয়া, স্বীকার করা, কলেমা স্বীকার করা ইসলামের পঞ্চভিত্তির এক ভিত্তি, পাঁচ বেলার নামাজ কায়েম করা দ্বিতীয় ভিত্তি, রমজান মাসে রোজা রাখা তৃতীয় ভিত্তি, ধনীদের জাকাত দেওয়া চতুর্থ ভিত্তি এবং সামর্থ্যবানদের হজ করা পঞ্চম ভিত্তি। এই পাঁচটা ভিত্তিকে আমরা অতি সংক্ষেপে বলে থাকি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই অতি সংক্ষিপ্তকরণের কারণে আবার সঠিক মর্ম বুঝতে কঠিন হয়। শুধু কালেমাই ইসলাম ধর্মের ভিত্তি নয়, কালেমা গ্রহণ করা ইসলাম ধর্মের ভিত্তি। শুধু পাঁচ বেলার নামাজই ইসলামের ভিত্তি নয়, পাঁচ বেলার নামাজ কায়েম করা ইসলামের ভিত্তি। শুধু রমজানের রোজাই ইসলামের ভিত্তি নয়, রমজান মাসে রোজা রাখাটা হল ইসলামের ভিত্তি। তেমনি ভাবে জাকাত প্রদান করা ইসলামের ভিত্তি, শুধু জাকাত নয়, হজ করা ইসলামের ভিত্তি, শুধু হজ নয়, করণের কারণে আবার আমাদের মধ্যে মূল বিষয়টা অনুধাবন করতে অসুবিধা হয়। আমরা বলতে গিয়ে অতি সংক্ষেপে বললেও হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, কালেমার সাক্ষ্য দেওয়া ইসলামের ভিত্তি, নামাজ কায়েম করা ইসলামের ভিত্তি, রোজা রাখা ইসলামের ভিত্তি, যাকাত প্রদান করা ইসলামের ভিত্তি, হজ করা ইসলামের ভিত্তি, পাঁচটা ভিত্তির মধ্যে আমার ইচ্ছা আজকে নামাজ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাব। তবে নামাজও যেহেতু ইসলামের পঞ্চবৃত্তির একটা ভিত্তি, তাই ইসলামের পঞ্চবৃত্তি সম্পর্কে সমস্ত মুসলমানদের একটা মোটামুটি ধারণা থাকা দরকার যে কোন গুরুত্বপূর্ণ কারণে আল্লাহ এই পাঁচটা জিনিসকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করে। এর অন্তর্নিহিত কারণ বলি কি কি? কালেমাকে আল্লাহ ইসলামের ভিত্তি সাব্যস্ত করে দিলেন কেন? নামাজকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করে দিলেন কেন? রোজাকে, হজকে, যাকাতকে, এই পাঁচটাকে আল্লাহ ইসলামের ভিত্তি সাব্যস্ত করে দিলেন কেন? এর কারণটা সচরাচর আলোচনা হয় না, এর চর্চা হয় না, যে কারণে সাধারণ মুসলমানদের মধ্যে এ ব্যাপারে কোনো ধারণাই নেই। আর ধারণা না থাকার কারণেই আমরা মুখে বলি ইসলাম শান্তির ধর্ম, অথচ ইসলাম ধর্মাবলম্বী হয়েও আমরা সকল প্রকার শান্তি থেকে বঞ্চিত। ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মের ভিত্তি পাঁচটা, শান্তির ধর্মের পাঁচ ভিত্তি বিশ্বাস করা সত্ত্বেও পাঁচ ভিত্তির শান্তির ধর্ম গ্রহণ করা সত্ত্বেও আমরা অশান্তির সাগরে হাবুডুবু খাই কেন? তার মূলে কারণ হল এই পাঁচটা ভিত্তির অন্তর্নিহিত রহস্য সম্পর্কে আমরা অবগত নই, এই কারণগুলি জানি না, এবং না জানার করার কারণেই এই পাঁচটা জিনিসের মূল ছেড়ে দিয়ে আমরা পাঁচটা জিনিসের খুলস নিয়ে বসে আছি, যে কারণে তার উপকারিতা থেকে আমরা জীবনের সর্বস্তরে বঞ্চিত হচ্ছে। তাই যদিও মৌলিকভাবে আজকে আমি নামাজের কথা আলোচনা করতে চাই, কিন্তু আনুষঙ্গিকভাবে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটাকে কেন ইসলামের ভিত্তি সাব্যস্ত করা হল, এর কারণটুকুকে আপনাদের সামনে ভূমিকা হিসাবে তুলে ধরতে চাই। এই পাঁচটা ভিত্তির মধ্যে একটা মাত্র ভিত্তি হল নামাজ। তাই প্রথমে আমরা এই পাঁচ ভিত্তি সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার করে নেই, তারপরে নামাজ সম্পর্কে বোঝার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। মানুষের জীবনে যত অশান্তি আসে, এই অশান্তিগুলি আসার মূল কারণ পাঁচটা। অশান্তির পাঁচটা পথ বন্ধ করার জন্য এই পাঁচটাকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করা হয়েছে। মৌলিকভাবে পাঁচটা কারণে মানুষের জীবনে অশান্তি আসে, দুনিয়ার জীবনে ও আখেরাতের জীবনে। এই পাঁচ কারণের প্রথম কারণ হল অহংকার, প্রথম কারণ হল স্বেচ্ছাচারিতা। আমার যা ইচ্ছা তাই করব, আমি কোন নিয়ম নীতি বিধি নিষেধ মানব, এই যে একটা মনোভাব, বুঝে থাকলে বলুন, এটা শান্তির কারণ না অশান্তির কারণ? যে পাঁচ কারণে মানুষের দুনিয়া এবং আখেরাতের জীবনে অশান্তি আসে, এর প্রথম কারণ স্বেচ্ছাচারী, দ্বিতীয় কারণ অহংকার, আমি বড় হয়ে থাকব এবং অন্য সকলকেই আমার চেয়ে খাটো করে রাখব, এই মনোভাব। বলুন এটা শান্তির কারণ না অশান্তির কারণ? সুতরাং অহংকারটা হল মানুষের দুনিয়া আখেরাতের জীবনে অশান্তি আসার দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ দুর্বলের উপর অত্যাচার। আমি শক্তিশালী, সুতরাং দুর্বলকে আমার শক্তির প্রদর্শন করতে হবে, দুর্বলকে দেখাইয়া দিতে হবে আমি কত বড় শক্তিশালী। এই মনোভাবটা আপনারা কি মনে করেন মানব জীবনে শান্তির কারণ না অশান্তির কারণ? চতুর্থ কারণ হল কার্পণ্য। আমি যে সম্পদ যেখানে ব্যয় করার কথা সে সম্পদ আমি সেখানে ব্যয় করব না, যেখানে যেটুকু আমার অর্থ খরচ করার কথা সেখানে আমি সেটুকু অর্থ খরচ করব না, আমি আমার সম্পদকে কুক্ষিগত করে রাখব, এই মনোভাব, যার নাম কার্পণ্য। বলুন শান্তির কারণ না অশান্তির কারণ? পাঁচ নম্বর আত্মপ্রচারণা। আমি শুধু আমার সুনাম সমাজে প্রচারের চেষ্টায় লেগে থাকি, সমাজের সর্বত্র শুধু আমার সুনাম প্রচার হোক, আর কারো সুনাম যেন সমাজে প্রচার না হয়, এই মনোভাবটাও শান্তির কারণ না অশান্তি? এই পাঁচটা কারণে মানুষের জীবনে দুনিয়াতে এবং আখেরাতে অশান্তি আসে। অশান্তি আসার প্রথম কারণটাকে দূর করার জন্য কালেমাকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করা হয়েছে। অশান্তির দ্বিতীয় পথ অহংকারকে বন্ধ করার জন্য নামাজকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করা হয়েছে। অশান্তি আসার তৃতীয় পথ দুর্বলের উপর অত্যাচার বন্ধ করার ব্যবস্থা হিসাবে হজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। কার্পণ্য, অশান্তি আসার চতুর্থ পথ কার্পণ্য। এই পথ বন্ধ করার জন্য জাকাতকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। পঞ্চম পথ আত্মপ্রচারণা, নিজের সুনাম সুখ্যাতির প্রচারে লিপ্ত থাকা। অশান্তির এই পথকে বন্ধ করার জন্য রোজাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। যে পাঁচটা রাস্তা দিয়া মানুষের জীবনে অশান্তি আসে, এক একটা রাস্তা বন্ধ করার জন্য এক একটা জিনিসকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। সুতরাং ইসলাম ধর্মের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। ইহকালে সারা বিশ্বে শুধু ইসলামের পঞ্চবৃত্তি শান্তি প্রতিষ্ঠার গ্যারান্টি, আর পরকালে অনন্ত অসীম জীবনের জন্য তো গ্যারান্টি আছেই। এই যে পাঁচটা পথে আমাদের জীবনে অশান্তি আসে, স্বেচ্ছাচারিতার মনোভাবের কারণে আমাদের জীবনে অশান্তি আসে, অহংকারের কারণে আমাদের জীবনে অশান্তি আসে। অশান্তির যে কারণগুলি বলা হল, এই কারণগুলির উদ্ভব ঘটেছে মানব জীবনে কেন, তারও একটা কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহ সৃষ্টি করেছেন চার উপকরণের দ্বারা, আগুন, পানি, মাটি, বাতাস। এর মধ্যে প্রধান হল মাটি, এই জন্য সাধারণত বলা হয় তাকে মানুষ মাটির তৈরি, মানুষ একমাত্র মাটির তৈরি না, প্রধানত মানুষের দেহ তৈরি করা হয়েছে সর্বমোট চার উপকরণের দ্বারা, আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের স্বভাব হল তাকে খোলা জায়গায় জ্বালাইলেই সে উপর দিকে যায়, খোলা বাতাসে আগুন জ্বালাইলেই কোন দিকে যায়। এই আগুনের উপকরণ আমাদের দেহে ব্যবহার করার কারণে এর প্রতিক্রিয়া হিসাবে আমাদের মধ্যে অহংকার সৃষ্টি হয়। আগুন যেমন উপর দিকে যায়, আমাদের উপরে থাকতে মনে চায়, বুঝে থাকলে বলুন অহংকারের এই রাস্তাটা কোন উপকরণের প্রতিক্রিয়া? আগুনের উপকরণের প্রতিক্রিয়া। পানির একটা স্বভাব আছে, পানি যেখানেই ঢালেন না কেন আগে উঁচু জায়গায় যায় না, আগে নিচু জায়গায় যায়। এই পানির উপকরণ আমাদের দেহে ব্যবহার করার কারণে আমাদের মধ্যে নিচুর উপর প্রভাব বিস্তার করা, দুর্বলের উপর ক্ষমতা খাটানোর স্বভাব সৃষ্টি হয়। নিরীহ দুর্বলের উপর ক্ষমতা খাটানোর প্রভাব সৃষ্টি হয় কোন উপকরণের প্রতিক্রিয়া হিসাবে? তারপর মাটির উপকরণ, মাটির স্বভাব হচ্ছে যাই পায় তাই গ্রাস করে নিয়ে যায়, কোন কিছু ফিরিয়ে দেয়। মাটির নিচে একটা কাঠের খণ্ড রাখেন, দীর্ঘদিন পরে সেই কাঠের খণ্ড ফেরত পাবেন না, মাটি গ্রাস করে নিয়ে যাবে। মাটির নিচে লোহার টুকরা রাখেন, দীর্ঘদিন পরে সেই লোহার টুকরা ফেরত পাবেন না, মাটি গ্রাস করে নিয়ে যাবে। তাহলে মাটির স্বভাব দেওয়া না নেওয়া? মাটি দিতে চায় না, শুধু নিতে চায়। আপনাদের আগে এই দুনিয়ার মাটি অসংখ্য অগণিত মানুষকে নিয়ে গেছে, একদিন আপনাদের সবাইকে নিয়ে যাবে। মাটির স্বভাব দেওয়া না নেওয়া? এই উপকরণের দ্বারা আমাদের মধ্যে কার্পণ্যের সৃষ্টি হচ্ছে, এই জন্য আমরাও শুধু নিতে চাই, দিতে চাই না। এটা অশান্তির আরেক পথ। আর বাতাসের স্বভাব হল সে মুক্ত স্থান দখল করতে চায়, যেখানে কিছু নাই ওইখানে বাতাস গিয়ে প্রভাব বিস্তার করে, লোহার টুকরার ভিতরে বাতাস প্রবেশ করে, কাঠের টুকরার ভিতরে বাতাস প্রবেশ করে, যেখানে ফুলা জায়গা আছে, যেখানে খালি জায়গা আছে, যেখানে ফাঁকা জায়গা আছে ওইখানে বাতাস প্রবেশ করে। এখান থেকে এই বাতাসের উপকরণ আমাদের দেহ সৃষ্টিতে ব্যবহার করার কারণে তার প্রতিক্রিয়া হিসাবে আমাদের মধ্যে আত্মপ্রচারণার মনোভাব সৃষ্টি হয়, যা অশান্তির কারণ। গেল দেহের চার উপকরণের দ্বারা আমাদের মধ্যে চার প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর মানুষের আত্মাকে আল্লাহ, মানুষের প্রাণকে আল্লাহ বিনা উপকরণে সৃষ্টি করেছেন, দেহ সৃষ্টি করেছেন চার উপকরণের দ্বারা, আর আত্মা সৃষ্টি করেছেন বিনা উপকরণে। আল্লাহর সৃষ্টির ক্ষমতা সম্পর্কে আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কোন কিছু সৃষ্টি করার ক্ষমতা হল এমন যে আল্লাহ যদি কিছু সৃষ্টি করতে চান তাহলে সৃষ্টি হয়ে যাও বলতে হয় না, সৃষ্টি হয়ে যাও বলার ইচ্ছা করলেই সৃষ্টি হয় না। কোন উপকরণের দরকার যদি একটা টেবিল বানাতে চায় কাঠের উপকরণের দরকার হবে, মানুষ যদি একটা বিল্ডিং বানাতে চায় ইট বালু রড সিমেন্টের উপকরণের দরকার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিশাল আসমান বানাতে চান কোন উপকরণের দরকার হয় না, আল্লাহর সৃষ্টি ক্ষমতা এমন যে কোন উপকরণ লাগে না, এই ক্ষমতার বলেই আল্লাহ মানুষের আত্মা সৃষ্টি করেছেন, মানুষের প্রাণ সৃষ্টি করেছেন, মানুষের প্রাণ সৃষ্টি করেছেন আল্লাহ কোন উপকরণ দ্বারা না উপকরণ ছাড়া, কোন রকমের উপকরণের প্রভাব এতে নাই, এই কারণে আত্মার মধ্যে প্রবণতা সৃষ্টি হয়, আত্মা যেমন কোন উপকরণ ছাড়া সৃষ্ট তেমনি ভাবে আত্মা কোন রকমের বিধিবন্ধন থেকে মুক্ত থাকতে চায়, কোন রকমের নিয়ম নীতি আইন কানুন কোন রকমের বিধিনিষেধ আত্মা মানতে চায় না, এর বন্ধনে আবদ্ধ থাকতে চায় না, যেহেতু উপকরণ থেকে মুক্ত এই জন্য বিধিবন্ধনের আবদ্ধতার থেকেও আত্মা মুক্ত থাকতে চায়, এটার নাম ওই স্বেচ্ছাচারিতা, এটার নাম ওই স্বেচ্ছাচারিতা। উপকরণ মুক্ত ভাবে প্রাণ সৃষ্টি করার কারণে স্বেচ্ছাচারিতার সৃষ্টি হয় মানুষের, আগুন উপকরণের দ্বারা উপকরণের প্রতিক্রিয়া হিসাবে অহংকারের সৃষ্টি হয় মানুষের, পানি পানির উপকরণের প্রতিক্রিয়া হিসাবে দুর্বলের উপর প্রভাব বিস্তার করার প্রবণতা সৃষ্টি হয় মানুষের, মাটির উপকরণের প্রতিক্রিয়া হিসাবে কার্পণ্যের সৃষ্টি হয় মানুষের, বাতাসের উপকরণের প্রতিক্রিয়া হিসাবে আত্মপ্রচারণার প্রবণতা সৃষ্টি হয় মানুষের, সুতরাং স্বেচ্ছাচারিতা মতো অশান্তির পথ বন্ধ করার জন্য কালিমাকে ইসলামের স্তম্ভ সমর্থ করা হয়েছে। উপকরণ মুক্ত প্রাণ বানানোর কারণে তোমাদের তোমার প্রাণের মধ্যে স্বেচ্ছাচারিতা এসেছে, উপকরণ মুক্ত হওয়ার কারণে প্রাণের উপকরণ উপকরণ মুক্ত প্রাণ এই এর কারণে প্রাণ চায় বিধিবন্ধন মুক্ত থাকে, প্রাণের সৃষ্টি যেহেতু উপকরণ মুক্ত এই জন্য প্রাণ চায় বিধিবন্ধন মুক্ত থাকে, বিধিবন্ধন মুক্ত থাকার প্রবণতাকেই স্বেচ্ছাচারিতা বলা, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটাকে কন্ট্রোল করার জন্য এই অশান্তির এই স্বেচ্ছাচারিতার অশান্তি থেকে বাঁচার জন্য আল্লাহ ইসলামের কালেমাকে স্তম্ভ সাব্যস্ত করেছে। আমার মন চায় আমি বিধিবন্ধন মুক্ত থাকব, আর কালেমার দাবি হল বিধিবন্ধন মুক্ত থাকার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি, আল্লাহর বিধি নিষেধ পালন করার জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে, কালেমার দাবি। কালেমার দাবি পূরণ করলে স্বেচ্ছাচারিতা থাকতে পারে না, বন্ধ হয়ে যায়। কালেমার দাবি পালন করলে স্বেচ্ছাচারিতা তোমার মন চায় যদি যা ইচ্ছা তাই করবে, তোমার কালেমা বলে যা ইচ্ছা তাই করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি, তুমি সারা জীবন ভর আল্লাহর বিধি নিষেধ পালন করবা, এই জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই স্বেচ্ছাচারিতা নামক অশান্তির পথ বন্ধ করার জন্য কালেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। তারপর দেহের উপকরণ চারটা, আগুন পানি মাটি বাতাস। আগুন উপকরণের প্রতিক্রিয়া কি? অহংকার। আগুন উপকরণের প্রতিক্রিয়া অহংকার। অহংকারের সারমর্ম আগুনের স্বভাব, আমি উপরে থাকবো অন্যরা আমার নিচে থাকবে, আমি বড় হয়ে থাকবো অন্যরা আমার ছোট হয়ে থাকবে, আমি শক্তিশালী হয়ে থাকবো অন্যরা দুর্বল হয়ে থাকবে, এই মনোভাবটার নামে অহংকার। বুঝে থাকলে বলুন তো, কোন উপকরণের প্রতিক্রিয়া এটা? আগুন উপকরণের প্রতিক্রিয়া। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণও অহংকার থাকবে তাকেও জাহান্নামে যেতেই হবে। সরিষার বিন্দু পরিমাণ অহংকার অন্তরে তাকেও জাহান্নামে যেতেই হবে। এই অহংকারকে দমন করার ব্যবস্থা হিসাবে নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। বাকি তিন চার আলোচনা আজকে আর হবে না, শুধু এতটুকু ভূমিকা স্বরূপ বলে দিলাম যে স্বেচ্ছাচারিতার মতো অশান্তির পথ বন্ধ করার জন্য কালেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। অহংকারের মতো অশান্তির পথ বন্ধ করার জন্য নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। এইভাবে প্রতিটি স্তম্ভকেই এক একটা অশান্তি, মানব জীবনে এক একটা অশান্তি প্রবেশ করার পথ বন্ধ করার জন্য ইসলামের এক একটা স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। মূল পাঁচটা পথে মানব জীবনে অশান্তি ঢুকে, এই অশান্তির পাঁচটা পথ বন্ধ করার জন্য পাঁচটা জিনিসকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। এই জন্য ইসলামের পঞ্চবৃত্তি দুনিয়া আখেরাতের শান্তির গ্যারান্টি, ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। এই ভূমিকার আলোকে আজকে শুধু নামাজের আলোচনাটা হোক, অহংকার আমাদের মধ্যে আছে কিনা এবং সেই অহংকার নামাজের দ্বারা কিভাবে দমন হবে তার ব্যবস্থা। আমাদের সমাজে অনেক নামাজি এমন পাওয়া যাবে যারা নামাজও পড়ে অহংকার। প্রশ্ন জাগে, নামাজ যদি অহংকার দমন ব্যবস্থা হিসেবে ইসলামের স্তম্ভ সাব্যস্ত হোক, তাহলে এই নামাজ যার আমলে আছে সে অহংকারী হয় কিভাবে? এই প্রশ্নের মীমাংসার জন্য প্রথমে আমরা অহংকার জিনিসটা কি এবং কত প্রকার, কি কি আমার মধ্যে কোন প্রকার আছে কি নাই, এটা একটু পরিষ্কার ভাবে আলোচনা হোক। যেহেতু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, সরিষার বিন্দু পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে তাকে নামাজ রোজা ইবাদত বন্দেগি করা সত্ত্বেও জাহান্নামে যেতে হবে। কাজেই এই বিশ কয়জন আমাদের কার অন্তরে আছে আর কার অন্তরে নাই, থাকলে কিভাবে এটা দূর করা যায়, এই ব্যবস্থা রাখা বোঝা দরকার। নিজের বরত্বের মনোভাবকেই অহংকার, আমি বড় অন্যরা ছোট, এই মনোভাবের নামই অহংকার। এটার চারটা স্তর আছে। তরিকতের পরিভাষায় প্রথম স্তরের অহংকারকে বলে উজব, দ্বিতীয় স্তরের অহংকারকে বলে কিবির, তৃতীয় স্তরের অহংকারকে বলে তাকাব্বুর, চতুর্থ স্তরের অহংকারকে বলে ইস্তিকবার। উজব, কিবির, তাকাব্বুর, ইস্তিকবার অহংকারের সর্বমোট চারটা স্তর, এবং তরিকতের ভাষায় চারটা স্তরের চারটা নাম। নামগুলি যেহেতু আরবি ভাষা আর পরিভাষাগুলি যেহেতু তরিকতের, এই জন্য আরবি ভাষা সম্পর্কেও যারা পরিষ্কার ধারণা রাখেন না, তরিকত সম্পর্কেও যারা পরিষ্কার ধারণা রাখেন না, তাদেরকে এই সমস্ত শব্দ দিয়ে বোঝানো কঠিন হয়। এই জন্য আমি সকলের বোঝার সুবিধার জন্য এটা বাংলায় বলি। অহংকারের চারটা স্তর, প্রথম স্তরের অহংকার হল অহংকারের বীজ। প্রথম স্তরের অহংকার হল অহংকারের বীজ, আমি বড় অন্যরা ছোট। দ্বিতীয়টা হল অহংকারের চারা, তৃতীয়টা হল অহংকারের গাছ, চতুর্থটা হল অহংকারের ফসল। এবার বুঝলেন, নিজের বরত্বপূর্ণ মনোভাবের না অহংকার, এটার চার স্তর। প্রথম স্তরের অহংকারের নাম অহংকারের বীজ, দ্বিতীয় স্তরের অহংকারের নাম অহংকারের চারা, তৃতীয় স্তরের নাম অহংকারের দাস, চতুর্থ স্তরের নাম অহংকারের বসা। এবার আমরা বোঝার চেষ্টা করি অহংকারের বীজ কোনটা, অহংকারের চারা কোনটা, অহংকারের গাছ কোনটা, অহংকারের ফসল কোনটা। মুফাসসিরিন কেরাম লেখেন, তোমার মনকে জিজ্ঞেস করো, নিজে নিজেকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কোন গুণ আছে কিনা। মন যদি সচেতন হয় অবশ্যই জবাব দিবে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমার মুখে কথা বলতে পারি, এইটাও তো আমার একটা গুণ। আমার চোখে দেখি, এইটাও তো আমার একটা গুণ। আমার কানে শুনি, সেইটা কি আমার দোষ না গুণ? আমি পায়ে চলতে পারি, এটা কি আমার দোষ না গুণ? তাহলে আমার মধ্যে অনেকগুলি। আর বিদ্যা বুদ্ধি এলেম কালাম তো আছে, মন থেকে যখন জবাব আসবে যে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে, আবার মনকে প্রশ্ন করো তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। এবার যদি মন বলে গুণগুলি যেহেতু আমার, সুতরাং এর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আমি, মনের এই ভাবটার নাম ওই অহংকারের বীজ। মনের এই ভাবটার নাম ওই অহংকারের বীজ। গুণ যেহেতু আমার, সুতরাং এই গুণের কারণে প্রশংসা পাওয়ার যোগ্য আমি, এই মনোভাব যদি আসে টের পান, এটা পরিষ্কার বুঝে নেবেন আপনার অন্তরে অহংকারের বীজ আছে। এইটাই বিন্দু সরিষার বিন্দু পরিমাণ অহংকার, জাহান্নামে যেতেই হবে। আর যদি মন থেকে জবাব আসে যে আমার দেখার গুণ আমার নিজস্ব নয়, আল্লাহর দান, আমার কানে শোনার গুণ আমার অর্জিত নয়, আল্লাহ প্রদত্ত, আমার মুখে কথা বলার গুণ আমার কামাই করা নয়, আল্লাহর অনুগ্রহে প্রাপ্ত, সুতরাং গুণগুলি তো একটাও আমার না, সবগুলি তো আল্লাহর দান, সুতরাং একটা গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, যিনি দান করেছেন তিনি যোগ্য। এই জবাব যদি অন্তর থেকে আসে তাহলে প্রমাণ হবে আপনার অন্তরে অহংকারের বীজ নাই। অন্তর থেকে এই জবাব আসলে কি প্রমাণ হবে? অন্তরে অহংকারের বীজ। কিন্তু বাঙালি কিন্তু খুব বেশি চালাক, আমার মনে হয় সারা বিশ্বের অন্যান্য দেশের মানুষের চেয়ে বাঙালিরা বেশি চালাক, এমন চালাক মুখে মুখে বলবে আমার অন্তরে অহংকারের বিদরে, অথচ তার অহংকারে ফসল ধরেছে, তার অহংকারের গাছে ফসল ধরেছে, মুখে বলবে বিদরে। এই জন্য মুফাসসিরিন কেরাম লেখেন, তোমার মুখের কথার কোন মূল্যই নেই, তোমার মুখে বলবা তোমার অহংকার অন্তরে আছে কিনা, তোমার মুখের কথার কোন মূল্যই নেই, অন্তর থেকে কি বের হয় সেটা দেখ। তোমার অন্তর থেকে যদি বের হয় আমার কোন গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, তাহলে এটা হলো বাস্তব, তোমার অন্তরে অহংকারের বীজ নাই। আর মনে মনে যদি পোষণ করো আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য ছিলাম, ও মুখে আমার যথাযথ প্রশংসাটা করল, ও মুখে আমার যথাযথ প্রশংসাটা করল, প্রমাণ হয়ে গেল তুমি মুখে কিছু বলো আর না বলো, প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে অহংকারের বীজ আছে। এবার বোঝা থাকলে বলুন অহংকারের বীজটা তাকে কোথায়? এটা যদি মুখের দ্বারা প্রকাশও করে ফেলে, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি পণ্ডিত, আমি আমি, ওই অন্তরের কথাটা যখন মুখের দ্বারা প্রকাশ করে ফেলবে, এটার নাম হয় অহংকারের চালা। অহংকারের বীজ তাকে অন্তরে, আর সারা গদায় মুখে। অহংকারের বীজ তাকে অন্তরে আর চারা গদায়। তার তারপর নিজের এই বরত্বের সাথে যদি অন্য লোকের ছোটত্বকে তুলনা করে, অমুক ছোট আমি বড়, অমুক অমুক মূর্খ আমি জ্ঞানী, অমুক বোকা আমি পণ্ডিত, অমুক বিশ্রী আমি সুন্দর, অন্যদের সাথে যখন এই যোগ্যতার তুলনা করে, এই তুলনাটা হল অহংকারের দাস। অপরের সাথে তুলনা করলে তুলনাটা হল অহংকারের দাস। আর যাদেরকে নিজের থেকে ছোট এবং নিজেকে যাদের থেকে বড় বলে দাবি করল, এই দাবিটা প্রমাণ করার জন্য যখন তাদের সাথে অবিচার শুরু করে, এই অবিচারটা হল অহংকারের ফসল। অবিচারটা হল অহংকারের ফসল। এবার বলুন তো, বাংলাদেশের কোন মুসলমান অন্য কারো উপর কোন অবিচার করে? তাদের অন্তরে অহংকারের বীজ নাই কি? গাছও ফসল ধরছে, আবার নামাজও, তার অন্তরে অহংকারের বীজ আছে, মুখে ছাতা গজাইছে, সমাজে গাল বিস্তার হয়েছে এবং জুলুম অত্যাচার অবিচার নির্যাতনের দ্বারা গাছে ফসল পাচ্ছে, এরপরে হয় আমার অন্তরে অহংকার নাই, আবার নামাজ পড়ে। এই নামাজ সেই নামাজ নয় যেই নামাজকে আল্লাহ অহংকার নির্মূল ব্যবস্থা হিসাবে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। এই নামাজ সেই নামাজ নয়, এই নামাজ এই নামাজ কোন নামাজ যে নামাজই অহংকার করতে পারে? এই নামাজ সেই নামাজ নয় মানে যে নামাজকে আল্লাহ অহংকার দমন ব্যবস্থা হিসাবে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছিলেন, এই নামাজ সেই নামাজ নয়, এই নামাজ। সুতরাং যে নিজেকে নিজে গুণী মনে করে তার নামাজের খুলস আছে মূল নাই, যে নিজেকে নিজে গুণী বলে দাবি করে তার নামাজের খুলস আছে মূল নাই, যার নিজের গুণের সাথে অপরের তুলনা করে তার নামাজের খুলস আছে মূল নাই, যে ব্যক্তি অপরের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে সে যদি নামাজিও হয়ে থাকে তার নামাজের কি আছে কি নাই? খুলস আছে, নামাজের খুলস অহংকার দমন ব্যবস্থা নয়। এইটাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হল, নামাজের মূল হল অহংকার দমন ব্যবস্থা, সেইটাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। এবার বলুন তো, অহংকার জিনিসটা শান্তির পথ না অশান্তির পথ? অশান্তির, অশান্তি। পাঁচটা পথে মানব জীবনে অশান্তি প্রবেশ করে, এই পাঁচটা অশান্তির পাঁচটা প্রবেশ পথ বন্ধ করে আল্লাহ পাঁচটা জিনিসকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। এর মধ্যে অশান্তি প্রবেশ করার একটা পথ হল অহংকার, পথটা বন্ধ করার জন্য আল্লাহ কোন জিনিসকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন? অহংকারের দাবি কি ছিল আমি বল, অহংকারের দাবি কি ছিল আমি বল, নামাজ যেই কথার দ্বারা শুরু হয় সেই কথাটা হল আল্লাহু আকবার, আল্লাহ সবার। অহংকারের দাবি ছিল আমি বড়, আর নামাজ শুরুই হয় আল্লাহ বড় কথার মাধ্যমে। আল্লাহু আকবার বলে বলে যে প্রতিদিন কত নামাজের নিয়ত বাদী, যদি এই মর্ম বুঝে আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতাম, যে আমার বরত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর বরত্বকে স্বীকার করে নিলাম, তাহলে আমরা কারো উপর জুলুম অত্যাচার করার সাহস করতে পারতাম, তখন আমাদের নামাজ হইত সত্যই ইসলামের স্তম্ভ, শান্তির গ্যারান্টি। একবার নামাজ শুরু করার পরে সর্বপ্রথম আল্লাহ কুরআনের যে সূরা পড়া হয়, কোন সূরা? সূরা ফাতিহার সর্বপ্রথম যে আয়াত পড়া হয় সেই আয়াতের সর্বপ্রথম বাক্য যেটা সেটা হল আলহামদুলিল্লাহ। আলহামদুর তো সমস্ত প্রশংসা, নিল্লাহ তো আল্লাহ, আমার দেখার গুণের প্রশংসা আমার নয় আল্লাহ, আমার কানে শোনার গুণের প্রশংসা আমার নয় আল্লাহ, আমার পায়ে চলতে পারার গুণের প্রশংসা আমার নয় আল্লাহ, আমার হাতে ধরতে পারার গুণের প্রশংসা আমার নয় আল্লাহ, আমার বিদ্যা বুদ্ধির গুণের প্রশংসা আমার নয় আল্লাহ, আমার এলেম কালামের গুণের প্রশংসা আমার নয় আল্লাহ। কতটা বলবেন, হাজার রকমের গুণ আছে, একটা গুণের প্রশংসাও আমার নয়, সকল গুণের প্রশংসা আল্লাহ বোঝাবার জন্য আলহামদুলিল্লাহ করা হয়। আমার বলুন তো আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত গুণ আল্লাহ হয়ে থাকে, আমার দেখার গুণের প্রশংসা গেল কোথায়? সকল প্রশংসা আল্লাহর হইয়া থাকলে আমার কানে শোনার গুণের প্রশংসা গেল কোথায়? সকল প্রশংসা আল্লাহর হইয়া থাকলে আমার বিদ্যা বুদ্ধির গুণের প্রশংসা গেল কোথায়? সকল গুণের প্রশংসা আল্লাহর হইয়া থাকলে আমার এলেম কালামের গুণের প্রশংসা গেল কোথায়? এই আলহামদু শব্দটা এমন ভাবে গঠিত যে এই শব্দের গঠন প্রণালী সুস্পষ্ট ভাবে উল্লেখ করে দেয় যে এই প্রশংসার বিন্দু মাত্র আল্লাহ ছাড়া আর কারো জন্য নাই। প্রশংসার বিন্দু মাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই, সমস্ত প্রশংসা আল্লাহ। এই কথাগুলির মাধ্যমে নামাজ শুরুই হয়। এবার বলুন তো, একটা লোক নামাজের নিয়ত করল আল্লাহু আকবার বলে, অর্থ কি? আল্লাহ সকলের বড়। একটা লোক সূরা ফাতিহা পড়া শুরু করলো আলহামদুলিল্লাহ বলে, অর্থ কি? মুখে বলতেছে আলহামদুলিল্লাহ, মুখে বলতেছে আলহামদুলিল্লাহ, মুখে বলতেছে আলহামদুলিল্লাহ, অন্তরে বলতেছে অমুক গুণের জন্য প্রশংসা আমি পাওয়ার দাবিদার, তমুক গুণের জন্য প্রশংসা আমি পাওয়ার দাবিদার, অমুক গুণের জন্য প্রশংসা আমি পাওয়ার দাবিদার। তার মুখে আর মুখে মিল নাই, মুখে আর মুখে মিল নাই। এটা এই নামাজ সেই নামাজ নয়, এই নামাজ সেই নামাজ। আমরা যেটা বলি এটা হল নামাজের খুলস, আর যে নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে দেওয়া হয়েছে সেটা হল ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, নামাজের মূল। কাজেই আমরা যদি মনে করি যে আমি নামাজও পড়ি, আমার মধ্যে অহংকারের বীজ আছে, অথবা চারা আছে, অথবা গাছ আছে, অথবা ফসল হয়েছে, তাহলে পরিষ্কার হয়ে গেল আমার মধ্যে নামাজের মূল আসেনি, আমি নামাজের খুলস নিয়ে বসে আছি। আমার মধ্যে কি আছে কি নাই, খুলস আছে মূল নাই? আমার মধ্যে আমার নামাজের কি আছে কি নাই, খুলস আছে মূল নাই? আমার কথা বুঝে থাকলে এবার বলো, নামাজের খুলস ইসলামের স্তম্ভ নামু, নামাজের খুলস অহংকার দমন ব্যবস্থা না, নামাজের মূল হল অহংকার দমন ব্যবস্থা। বর্তমানে সারা দুনিয়া জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যত মানুষ যত মানুষের উপর জুলুম অত্যাচার করে, হামলা করে, নির্যাতন করে, যতভাবে যত মানুষকে অপমান করে, যতভাবে যত মানুষকে লাঞ্ছনা করে, এই জুলুম অত্যাচারের আগুন যে সারা দুনিয়াতে জ্বলছে এর মূলে ক্রিয়াশীল একটিমাত্র ব্যাপার অহংকার। নিজের বরত্ব প্রমাণ করার জন্য নির্দোষের উপর হামলা চালায়, নিজের বরত্ব প্রমাণ করার জন্য কার উপর হামলা চালায়? নির্দোষের উপর। বলুন কিসের ফসল? শান্তির পথ না অশান্তির পথ? দমন করার ব্যবস্থা হিসাবে নামাজকে আল্লাহ ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে না, খুলস নামাজ না নামাজের মূল? এবার আমরা বোঝার চেষ্টা করি, যেই নামাজ অহংকার তোমার ব্যবস্থা, যে নামাজ আমার মন থেকে অহংকারের বীজ উপড়াইয়া ফেলবে, আমার অন্তরে অহংকারের বীজও থাকতে দিবে না যে নামাজটা, সেই নামাজটা কোন নামাজ? কেন আমাদের আয়ত্ত? কেন আমরা নামাজ করি অহংকার করি? কেন আমরা নামাজ করি দুরত্যাচার করি? কেন আমরা নামাজ করি দুর্বলের পর বিচার চালাই? ব্যবধানটা কোথায়, পার্থক্যটা কোথায়? নামাজের মধ্যে কতগুলি জিনিস আছে এগুলি করা ফরজ, আর কতগুলি কাজ আছে নামাজের এগুলি ওয়াজিব, আর কতগুলি কাজ আছে নামাজের সেগুলি হল সুন্নত। যেমন নামাজের ভিতরে কুরআন তেলাওয়াত করা ফরজ, নামাজে রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, প্রথম সেজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব, রুকুতে গিয়ে তসবিহ পড়া সুন্নত, কমপক্ষে তিনবার পড়া সুন্নত, দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি রাখা সুন্নত। নামাজের ভিতরে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি ওয়াজিব, কতগুলি সুন্নত। এই নামাজের ফরজ ওয়াজিব সুন্নত গুলি যারা ঠিক মতো পালন করেন, ফরজ ওয়াজিব সুন্নত গুলি যারা ঠিক মতো যারা পালন করে তাদের মধ্যে নামাজের খুলস আয়ত্ত হল। কি আয়ত্ত হল? আমাদের খুলস আয়ত্ত। নামাজের ফরজ গুলিও কি সব মুসল্লিরা ঠিক মতো পালন করে? নামাজের ওয়াজিব গুলিও কি সব মুসল্লিরা ঠিক মতো পালন করে? নামাজের সুন্নত গুলিও কি সব মুসল্লিরা ঠিক মতো পালন করে? তাইলে তো আমরা যারা নামাজ পড়ি আমাদের অধিকাংশের নামাজের মূল আয়ত্ত হবে, দূরের কথা খুলসই বাকি। অধিকাংশের মধ্যে নামাজের কি বাকি? নামাজের খুলসই বাকি। বুঝা থাকলে বলুন তো, গলত তিলাওয়াত ফরজ না সহি শুদ্ধ তিলাওয়াত ফরজ? কতজন মুসলমানের নামাজের সূরা কেরাত সহি আছে? যাদের নামাজের সূরা কেরাত সহি নাই তাদের তো নামাজের খুলসও নাই। এরপর এমন মুসল্লি আছে কিনা রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবার আগে সেজদায় চলে যায়, ওয়াজিবই পালন করলো না, খুলসই নাই, আর সুন্নতের তো কোন খবরই নেই। নামাজে দাঁড়াবার সুন্নত দুই পা সুদা করে কেবলা মুখী, দুই পায়ের দশটা আঙ্গুল সুদা কেবলার দিকে তাকা রাখা সুন্নত, দুই কোনার দিকে, এভাবে নয়, এভাবে এভাবে দাঁড়ালে তোর সুন্নতের খেলার দাঁড়ায় না। আগামীকাল ফজরের নামাজের সময় অথবা দুহরের নামাজের সময় নামাজে দাঁড়াইয়া নিজের দুইটা পায়ের দিকে তাকাইয়া দেখবেন তো আঙ্গুলগুলি সুদা কেবলার দিকে না কোনার দিকে? যদি আঙ্গুলগুলি কোনাকুনি হয় এগুলো আমার বিসমিল্লাতে আমাদের দাঁড়ানিটাই সুন্নতের খেলা, আমাদের দাঁড়ানিটাই সুন্নতের খেলা। আমার নামাজের মূল আসবে কবে? আমার তো খুলসই নাই, খুলসই নষ্ট। এই কারণে যেই নামাজ অহংকার দমন ব্যবস্থা, যেই নামাজ বিশ্ব শান্তির গ্যারান্টি, যেই নামাজ অহংকার জড়িত অশান্তি নির্মূলে সক্ষম, ওই নামাজ বুঝার আগে নামাজের খুলস ঠিক করে নিতে হবে। আমাদের কি ঠিক করে নিতে হবে? খুলস ঠিক করে। নামাজের খুলস কতটা জিনিস? তিনটা, ফরজ ওয়াজিব সুন্নত, ফরজ ওয়াজিব বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের নামাজ পড়েই না। যারা নামাজ পড়ে এদের বেশিরভাগের পুরুষই ঠিক না। এর মূলে কারণ কি? বেশিরভাগ মুসলমান নামাজ পড়ে না কেন? এর কারণ হল হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়া দরিবুহুম ইযা বালাগু আশরা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সালাম। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক, এদের বয়স যখন 7 বছরের হবে তখন তাদেরকে নামাজের আদেশ করো। 10 বছরের কোন মুসলমানের বাচ্চা যদি নামাজ পড়তে না চায় তাকে শাসন করে নামাজ বানাও। সমস্ত মুসলমানই নবীর উম্মত কিনা? নবীর সমস্ত মুসলমান উম্মত যদি নিজেদের প্রত্যেকটা বাচ্চাকে 7 বৎসরের সময় নামাজের আদেশ করত আর 10 বৎসরের সময় নামাজের জন্য শাসন করত, তাহলে এই মুসলমানের সমাজে একটা মুসলমানও বেনামাজি হইত না। তাইলে মুসলমান বেনামাজি হয় কেন? মা বাবার কারণে। মুসলমান বেনামাজি হয় কেন? বর্তমান সমাজের বেশিরভাগ বেনামাজি মুসলমান মা বাবা তৈরি করে। এই সমস্ত মা বাবাদের একটা ওয়াজ শোনা দরকার, যে ওয়াজটা আল্লাহ কোরআনে করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহা আন-নাসু ওয়াল হিজারা। হে ইমানদার, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের স্ত্রীদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই উপদেশ কে দিয়েছেন? কোথায় দিয়েছেন? কাকে? ইমানদার মুসলমান, প্রত্যেকটা মুসলমানের প্রতি আল্লাহর নির্দেশ। নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের বিবিকেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজের বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওই যে আগে বলছিলাম বাঙালি অতিচালা, এখানে এসে একটা অতিচালা কি করে বলে কি, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আমি বাঁচাবো কিনা? এই যে একটা অতিচালা কি মূলক কথা, এই ধরনের চালাকিমূলক কথা কি বলে? কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আল্লাহ না বাঁচাইলে আমি নিজেকে বাঁচাবো কিনা? আমার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আল্লাহ না বাঁচাইলে আমি বাঁচাবো? আমার বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আল্লাহ না বাঁচাইলে আমি বাঁচাবো? জবাবগুলি আমি পরে দেব, আগে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের সন্তান দেওয়ার মালিককে? আপনারা কেন বিয়ে করতে গেলেন? আপনাদেরকে রূপ মুক্তি দেওয়ার মালিককে? আপনারা কোন ঔষধ খেতে গেলেন? আপনাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিককে? আপনারা কেন হাল চাষ করতে গেলেন? এই প্রশ্নের যেই জবাব, আমার বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আমি আবার তাকে নামাজি বানাইতে যাব কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। বুঝে আসেনি? সন্তান দেওয়ার মালিক আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও বিয়া করার দায়িত্ব নিজেকেই মনে করে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ হইলেও বিয়া আমারই করতে হবে, এটা নাকি কদিনই? সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আমার সন্তানকে নামাজি আমার বানাতে হবে, এইটা আর হবে না। এটাকে বাংলায় বলে যাতে মাতা তাহলে ঠিক, যাতে মাতা তালে ছিল। কোন বেলায় বুঝবে? বিয়ার বেলায় বুঝবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ হয়ে ও, বিয়াটা আমার করতে হবে। বুঝলে? ঠিক মতো বুঝবে। ফসল দেওয়ার মানে কাল্লা হইলেও কৃষিকাজ তো আমারই করতে হবে, ওটা ঠিক মতো বুঝে। রোগ মুক্তি দেওয়ার মানে কাল্লা হইলেও ঔষধ আমার খাইতে হবে, এটা ঠিক মতো বুঝে। আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার মানে কাল্লা হইলেও নমাজ আমার সন্তানকে আমি নমাজি বানাইতে হবে, এই যারা বুঝে না। যাতে মাতাল মাতলামি করে দুনিয়ার মানুষকে দুঃখা দেওয়া যেতে পারে, কাল হাসানের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে মাতলামি করে পার পাওয়া যাবে না। এবার বলুন, অধিকাংশ মুসলমান বর্তমানে বেনামাজি হয় কেন? কারা বেনামাজি মানে? মা বাবা বেনামাজি। পরিষ্কার আয়াত আছে, হাদিস আছে, পাঁচ বেলার ফরজ নামাজ যারা পড়ে না তারা জাহান্নামী, পাঁচ বেলার ফরজ নামাজ যারা পড়ে না তারা জাহান্নামী, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামী। তাহলে এই সমস্ত মা বাবা নিজের সন্তানদেরকে বেনামাজি বানাইয়া কোথায় পাঠায়? জাহান্নামী। আবার খুব আদর যত্নে লালন পালন করে, লালন পালনের আদর যত্নে ত্রুটি নেই, নিজে না খাইয়া বাচ্চাকে খাওয়ায়, নিজে শিরা কাপড় পরে বাচ্চাকে বালা কাপড় করে, নিজে ভাঙ্গা করে তাকে বাচ্চাকে বালা করে তাকে অযত্নে লালন পালন করে না আদর যত্নে লালন পালন? লালন পালনের বেলায় আদর যত্ন, আর পাঠাবার বেলায় জাহান্নামে গেল। এটা কোন ধরনের আদর, এটা বোঝার জন্য একটা দুটো উদাহরণ দিচ্ছি শুনুন। ব্রাহ্মণ বাজার থেকে পাঠা কিনল পূজার দিনে বলি দেওয়ার জন্য। ব্রাহ্মণ বাজার থেকে পাঠা কিনল বলি দেওয়ার জন্য, পূজার দিনের আগ পর্যন্ত এই পাঠাকে খাওয়ায় না, অন্য ছাগলকে যে পরিমাণ আদর যত্নে খাওয়ায় তার চেয়ে কম? বলুন তো, ব্রাহ্মণ পাঠাকে বেশি আদর করে খাওয়ায় কেন? ঠিক তেমনি ভাবে যে সমস্ত মুসলমান নিজের সন্তানকে বেনামাজি বানায় এরা বেশি আদর করে খাওয়ায় কেন? জাহান্নামে পাঠাবার জন্য। ব্রাহ্মণের কথা মনে তুই বেশি করে খা, যেহেতু ফুলার তারিখের ফলে তোর কপালে আর খানা নাই, পূজার আগে আগে যা হাস্তা। ঠিক তেমনি ভাবে এই সমস্ত মুসলমানের কথা হল, মরণের পরে যেহেতু তোরে জাহান্নামে পাঠাব এই কারণে মরণের আগে আগে যা হাস্তা। বেনামাজি যে মা বাবা নিজের সন্তানকে বেনামাজি বানায়, এই এই মা বাবা যে নিজের সন্তানকে আদর যত্ন করে, কিসের মতো? ব্রাহ্মণ পাঠাকে যেই রকম আদর যত্ন করে সেই রকম। সন্তানের আদর যত্ন না ব্রাহ্মণের ফাটা পালনের আদর যত্ন? ব্রাহ্মণের ফাটা পালনের আদর যত্ন। শুধু বা ব্রাহ্মণের বেলায় যাবো কেন? মুসলমান যদি কুরবানির ভাল দিন আগে বলদ কিনে, হালের গরুকে বাকি ভাল দিন বেশি আদর যত্ন করে খাওয়ায় না কুরবানির বলদকে বেশি আদর যত্ন করে? গরের অন্য গরুর থেকে কুরবানির মূলককে বেশি আদর করে কেন? কুরবানির পরে তর্ক ফলে আর কোন খানা নাই, কাজে কুরবানির আগ পর্যন্ত যা পারস খাইয়াল। ঠিক তেমনি ভাবে যে মুসলমান সন্তানকে বেনামাজি বেলায় আবার আদর করে খাওয়ায়, এর মানি হল তোরে জাহান্নামে পাঠাবো মরণের পরে, তাই মরণের আগে আগে যা পারস খাইয়াল। এছাড়া নিজের সন্তান কলিজার টুকরা সন্তানকে বেনামাজি বানাইয়া আদর যত্ন করে লালন পালন করার আর কোন ব্যাখ্যা নয়। এই সমস্ত মা বাবারা সন্তানদের আদর যত্ন করে লালন পালন করে, ব্রাহ্মণের পাটা পালার মতো আর মুসলমানের কুরবানির বলদ পালার মতো। আমাদের হুশ ঠিক হওয়া দরকার, কান্ডজ্ঞান সংশোধন হওয়া দরকার। সত্যিই যদি আমি মুসলমান হয়ে থাকি, সত্যই যদি মোহাম্মদ রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বিশ্বাস করে থাকে, সত্যই যদি মোহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশ পালনকে জান্নাতে যাওয়ার একমাত্র পথ মনে করে থাকে, মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক, 7 বৎসরের সময় নামাজের আদেশ করো, 10 বৎসরের ছেলে মেয়ে নামাজ পড়তে না চাইলে শাসন করে নামাজ পড়াও। এবার বলুন বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান বেনামাজি হয় কিভাবে? মা শুধু মা বাবা নয়, আরো একটা মহল দাঁড়িয়ে আছে। আপনারা ওই মহলটা চিনার আগে বলুন তো নামাজ কতজন মুসলমানের জন্য ফরজ? সমস্ত মুসলমানের জন্য নামাজ শিখা, নামাজ পড়া ফরজ কিনা? নামাজ শিখাও ফরজ, পড়াও ফরজ। আপনাদের দেশে যত প্রাইমারি স্কুল আছে, যত হাই স্কুল আছে, যত কলেজ আছে, যত ভার্সিটি আছে, কোনটার মধ্যে মুসলমান ছেলে মেয়েকে 7 বৎসরের আগে নামাজ শিক্ষা দিয়া, 7 বৎসরের সময় নামাজের আগে দিয়া, 10 বৎসরের সময় শাসন করিয়া মুসলমান ছাত্র ছাত্রীকে নামাজি বানাবার ব্যবস্থা আছে? কেন? তাহলে এই সমস্ত প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীর সংখ্যা কম, এই সমস্ত হাই স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীর সংখ্যা কম, এই সমস্ত কলেজ ভার্সিটিতে মুসলমান ছাত্র ছাত্রীর সংখ্যা কম না বেশি? এদের উপর কি ফরজ ছিল না নামাজ শিখা? এই শিক্ষা ব্যবস্থা যারা প্রয়োগ করে তাদের উপর কি ফরজ ছিল না এই সমস্ত মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাইয়া দেওয়া? স্কুল কলেজের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে শাসন কিরা নামাজি বানাবার বড় বয়সটা কোনটা? 7 থেকে 10, 7 বৎসর থেকে 10 বৎসরের ভিতরে শাসন কিরা নামাজ মুসলমানের বাচ্চাকে নামাজি বানাও প্রথম দায়িত্ব ছিল মা বাবার, পালন তো করলই না। দ্বিতীয় দায়িত্ব ছিল শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীদের, তারাও করল না। সুতরাং আমাদের সমাজের অধিকাংশ শতকরা 90 জন মুসলমানের কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে লাঠি মেরে পাঠিয়ে দিচ্ছে দুই দল, একদল তাদের মা বাবা আর একদল এই দেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীরা। এই সমস্ত কপাল ফুরা ছেলে মেয়েদের দরদি, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদি এই জগতে এদের মা বাবাও নয়, এদের শিক্ষা গুরুরাও নয়, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদি কোন মানুষ যদি এই সমাজে এই দেশে থাকে, কওমি মাদ্রাসা বলা আছে। এটাও বোঝা দরকার কিভাবে সাধব। একমাত্র কওমি মাদ্রাসা সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যত ব্যবস্থা গ্রহণ করেছে এর মধ্যে একটা মাত্র ব্যবস্থার নাম বিশ্বজোড়া তবলিগি জমাত। তবলিগি জমাতের লোকেরা খেতে খামারে কৃষকদের কাছে যায় নামাজের তালিম দেওয়ার জন্য, হাটে বাজারে ব্যবসায়ীদের কাছে যায় নামাজ শিক্ষা দেওয়ার জন্য, স্কুল কলেজ ভার্সিটিতে যায় তাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। বলুন এই সমস্ত কপাল ফুরাদের দরদি এই জগতে কে? এই তবলিগি জগত একমাত্র কওমি মাদ্রাসার উৎপাদন। তো উত্তম বিশ্বজোড়া তবলিগি জগত উৎপাদন হয়েছে কোথায়? কওমি মাদ্রাসা। সুতরাং এই সমস্ত কপাল ফুরা মুসলমানদের দরদি এই সমাজে কওমি মাদ্রাসা ছাড়া আর কেউ নাই। গেল অধিকাংশ মুসলমান বেনামাজি হয় কেন পরিষ্কার বুঝে আসলো কি আপনাদের? অধিকাংশ মুসলমান আমাদের সমাজে বেনামাজি হওয়ার মনে দায়ী কত দল? একদল, দ্বিতীয় দল শিক্ষার গুরু, দ্বিতীয় দল শিক্ষার গুরু, গরু নয় গুরু। এরপর শুন, যে কিছু সংখ্যক মুসলমান আমাদের সমাজে আমরা নামাজ পড়ি, এবার কাদের আলোচনা, বেনামাজিদের, হ্যাঁ এবার এবার নামাজিদের আলোচনা, আমরা যারা নামাজ পড়ি, মুফাসসিরিন কেরাম লিখেছেন যারা নামাজ পড়ে এদের মধ্যে আবার দল পাঁচটা আছে। নামাজি পাঁচ প্রকার, নামাজিরা কত প্রকার? পাঁচ প্রকার। এই পাঁচ প্রকার নামাজির পরিচয় বুঝলে টের পাবেন নামাজের খুলস কার কাছে আছে আর নামাজের মূল কার কাছে আছে। নামাজের খুলস অহংকার দমন ব্যবস্থা নয়, নামাজের মূল হল অহংকার দমন ব্যবস্থা। ওইটা ইসলাম ধর্মের স্তম্ভ, ওই নামাজ বিশ্ব শান্তির গ্যারান্টি। বুঝে থাকলে বলুন, আমরা যারা নামাজ পড়ি আমরা কত প্রকার? পাঁচ প্রকারের মধ্যে প্রথম প্রকার নামাজি হল যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে, এমন নামাজিও আছে কি নাই সমাজ? ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়লে পাঁচ বেলা পড়ে না, পাঁচ বেলার মধ্যে বাকি চার বেলা পড়লেও ফজরের সময় পড়ে না। এরা হলো একরকমের নমাজি, এরা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে। এদের নমাজের ফলাফল হইল যেই ফরজ নামাজ অথবা যেই ওয়াজিব নামাজটাই পড়ল না, সেইটাই না করার কারণে তাকে জাহান্নামে যেতেই হবে। যদি নবীর উম্মত হইয়া থাকেন, নবীকে সত্যবাদী বিশ্বাস করে থাকেন, তাহলে ভালো রকম স্মরণ রাখুন, নবী বলেছেন মান তারাকা সালাতা আমিদান আও কালা মুতাআম্মিদান উলকিয়া ফিন্নার, জেনে শুনে যারা নামাজ পড়বে না এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং পরিষ্কার, বেনামাজিরা জাহান্নামী, বেনামাজিরা জাহান্নামী, বেনামাজিরা জাহান্নামী। যে কোনো ফরজ নামাজ জেনে শুনে না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, যে কোনো ওয়াজিব নামাজ জেনে শুনে না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। গেল এক প্রকার নামাজি এবং তার নামাজের ফলাফল। বুঝে থাকলে বলুন, প্রথম প্রকার নামাজি কারা? মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, যে নামাজটা পড়লো না সেই নামাজটা না পড়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। দুই নম্বর নামাজি মাঝে মধ্যে নয়, নিয়মিতই পড়ে, প্রত্যেক নামাজ যথাসময়েই পড়ে, কিন্তু নামাজ পড়ার সময় মনটা তার নামাজে থাকে না, মনটা ধরে রাখার চেষ্টাও করে না। নামাজ পড়ার সময় মনটা নামাজে থাকে না, মনটা নামাজে ধরে রাখার চেষ্টাও করে। এই পর্যায়ে আমাদের বুঝে নিতে হবে, নামাজ পড়ার সময় মন নামাজে থাকে না কেন? আপনারা যখন নামাজ পড়েন তখন যে নামাজে আপনাদের মন থাকে না আমি জানলাম কোথেকে, আমি কি অন্তর জানি নাকি? তাহলে আমি কিভাবে জানলাম আপনাদের মনটা তোমাদের থাকে না? এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের জবাবটা বোঝা দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একটা বিশেষ দল আছে, এই দলকে কোন বেনামাজির কাছে পাঠায় না, শুধু নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদের কাছে পাঠায়। শয়তানের বিশেষ দলটা পাঠায় কার কাছে? নামাজিদের কাছে। কেন পাঠায়? নামাজির মনটা যেন নামাজে না থাকে, মনটা কেড়ে নিয়ে যায় সংসারের হাজারো রকমের কল্পনা জল্পনায়, এইভাবে মন সংসারের কল্পনার ভিতর দিয়ে যদি নামাজটা শেষ করে দিতে পারে, তাহলে ওই লোকটা নামাজ পড়েও নামাজের ফলাফল থেকে বঞ্চিত হয়ে যাবে। নামাজিরা নামাজ পড়েও যেন নামাজের ফলাফল থেকে বঞ্চিত থাকে, এই কাজে নিয়োজিত শয়তানের একদল বিশেষ বাহিনী আছে, এরা নামাজিরা নামাজ শুরু করার সাথে সাথেই তার কাছে আসে এবং অহরহ বলতে থাকে তার অন্তরে, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা, ক্ষেতখামারের কথা স্মরণ করো, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ করো, দোকানপাটের কথা স্মরণ করো, বাড়ি ঘরের কথা স্মরণ করো, বিবি বাচ্চার কথা স্মরণ করো, ওহরহ বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, আর সেও নমাজ পড়তেই থাকে, আর সংসারের কল্পনা কল্পনা করতেই থাকে, এইভাবেই তার নমাজ শেষ হয়ে যায়। এটা কত নম্বর নমাজি? নমাজের ধ্যানে না সংসারের কল্পনা কল্পনা। এই দ্বিতীয় প্রকার নমাজির ফলাফল হল এদেরকেও হাসরের মাঠে আল্লাহর ধমক থেকে, আল্লাহর ধমক কেমন মনে করে, আল্লাহর ধমক কেমনে বুঝায় আমি তো বাধা পাচ্ছি না কিছু। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনাদের কাউকে ডেকে নেন তার অফিসে, মিয়া যদি ইচ্ছা মতো কয়েকটা ধমক মারে, অনেকেই পেশাবও করবে কিনা? শেখ হাসিনার ধমক খেলে যদি পেশাব হয়ে যায়, আল্লাহ হাসরের মাঠে যাকে ধমকাবেন তার কি হবে? আজ আল্লাহর পাওয়ার হাসিনার থেকে কিছু কম? কি ভাবতেছেন, আল্লাহর ধমক খেতে হবে মনে নমাজে মনোজীবী না হইলে? কথাটা কি না হইলি? মুফাসসিরিন কেরাম তাই লেখেন, দ্বিতীয় প্রকার নামাজ যারা মাঝে মধ্যে নয় নিয়মিতই করে কিন্তু মনটা যে নমাজে থাকে না, মনটাকে নমাজে ধরে রাখার চেষ্টাও করে না, এদেরকেও হাসরের মাঠে আল্লাহর ধমক খেতে হবে। দুই রকম নামাজ গেল, দুই রকম নামাজের দুই রকম ফলাফল। তিন নম্বর নামাজি যারা নিয়মিত নমাজ পড়ে, মনটা নমাজে না থাকলেও মনটাকে নমাজে ধরে রাখার চেষ্টা চালু রাখে। এবার দুই নম্বর থেকে তিন নম্বর আলাদা হইল কিনা? দুই নম্বরের মনটাও নমাজে থাকে না, তিন নম্বর নমাজির মনটাও নমাজে থাকে না, কিন্তু দুই নম্বর নমাজি মনটা নমাজে ধরে রাখার চেষ্টাও করে না, তিন নম্বর নমাজি মন নমাজে না থাকলেও সে মনটাকে নমাজে ধরে রাখার চেষ্টা চালু রাখে। কত নম্বর? মুফাসসিরিন কেরাম লেখেন, ইবলিসের বাহিনী মন আমার নামাজের বাইরে নিয়ে যায়, আমি সেই মনকে নামাজে ধরে রাখার চেষ্টা করব কিভাবে? এই চেষ্টার একটা পদ্ধতি আছে, এটার একটা ট্রেনিং আছে, একটা প্রশিক্ষণ। মুফাসসিরিন কেরাম লেখেন, কোন বাবুর্চির কাছে ট্রেনিং না নিয়ে যদি নিজে বাবুর্চি হওয়া যায় না, কোন কৃষকের কাছে ট্রেনিং না নিয়ে যদি কৃষক হওয়া যায় না, কোন ট্রেইলারের কাছে ট্রেনিং না নিয়ে যদি নিজে ট্রেইলার হওয়া যায় না, তুমি কি এমনি বললা কোন সত্যিকারের নমাজির কাছে ট্রেনিং না নিয়ে তুমি সঠিক নমাজি হইয়া যাইবা? অথচ আমরা সারা জীবন ওই নমাজ পড়ি, অথচ নমাজের যে ট্রেনিং লাগে জানিও না, নমাজের ট্রেনিং নিলে পরেই আমি তিন নম্বর নমাজি হতে পারব। সেই ট্রেনিংটা কি? মুফাসসিরিন কেরাম লেখেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ, যদিও দুনিয়ার জীবনে আল্লাহকে চর্ম চোখে দেখার বিধান নাই, কিন্তু আল্লাহ তুমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে। মুফাসসিরিন কেরাম রাসূলের হাদিসের এই অংশটা ওই ট্রেনিং এর ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, অর্থাৎ নমাজি যখনই দেখবে মন তার নমাজের ভিতরে নাই বাইরে চলে গেছে, তখনই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে, মনটা চলে আসবে না। আবার যখন দেখবে মন চলে গেছে নমাজের বাইরে, আবার ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন চলে আসবে নমাজে। আবার যখন দেখবে মন চলে গেছে নমাজের বাইরে, আবার ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন চলে আসবে নমাজে। এই হলো নমাজে মনটাকে ধরে রাখার ট্রেনিং, নমাজে মনটাকে ধরে রাখার ট্রেনিং। এই ট্রেনিংটা যখন চালু হয়ে যায়, এইভাবে মনকে নমাজে ফিরাইয়া আনার প্রশিক্ষণটা যখন চালু হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে শয়তান যতবারই মন তার নমাজের বাইরে দেখ না কেন, ওই ত্রুটিগুলি আল্লাহ তাকে মাফ করে দেবেন। কত নম্বর নমাজি? তিন নম্বর নমাজি নমাজের ফলাফল ত্রুটি ত্রুটি হইল কিনা, নমাজের ত্রুটি হইল কিনা, কিন্তু এই ত্রুটি আল্লাহ তাকে মাফ করে দেবে। তিন নম্বর নমাজের ফলাফল দেখুন, তিন নম্বর নমাজির মনটাও নমাজের বাইরে শতবার যাইতে পারে, তিন নম্বর নমাজির মনটাও নমাজের বাইরে হাজারবার যাইতে পারে, কিন্তু সে যেহেতু আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে কথার ধ্যান করে করে মনটাকে নমাজে বারবার ফিরিয়ে আনলো, এজন্য আল্লাহ ফাঁকে ফাঁকে যতবারই নমাজের বাইরে গিয়ে থাকুক না কেন এই ত্রুটিটা আল্লাহ তাকে মাফ করে দেবে। শয়তান যখন দেখে যে তার নমাজের মধ্যে যত ত্রুটি আমি ঘটাইয়া থাকি না কেন আল্লাহ তো মাফ করে দিয়েছেন তার ট্রেনিং এর কারণে, কাজে এই লোকের মন নমাজের বাইরে নিয়ে আমাদের কোন উপকার হইল না, তার কোন ক্ষতি সাধন করতে পারলাম, তাকে ছেড়ে দাও। যখন শয়তান আপনাকে ছেড়ে দিল তখন থেকে আপনি নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থেকেই নমাজ পড়তে পারবেন, আর আপনার মন নমাজের বাইরে যাবে না। এটা হলো চতুর্থ প্রকার নামাজ। এটা কত কত নম্বর নামাজ? চতুর্থ প্রকার নামাজ। এই চতুর্থ প্রকার নামাজই সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজকে সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার পাপ থেকে, সকল প্রকার অবৈধ কাজ থেকে এবং সকল প্রকার অশ্লীলতার থেকে নামাজ তাকে বাঁচায়। নামাজিকে সকল প্রকার গুনাহ থেকে তার নামাজ বাঁচায়। প্রথম নামাজি, দ্বিতীয় নামাজি, তৃতীয় নামাজি না চতুর্থ প্রকার? হ্যাঁ, চতুর্থ প্রকার নামাজ। আপনি যখন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকায় অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার নামাজ আপনাকে সব রকমের গুনাহ থেকে বাঁচাবে। সব রকমের গুনাহ মধ্যে একটা গুনার নাম অহংকার আছে, সেই অহংকারের গুনাহ তখন থাকবে না, নামাজ বাঁচাবে, নামাজ বাঁচাবে। এইটা হলো নামাজের মূল। এতক্ষণ ছিল নামাজের খুলস, কেবলামুখী হয়ে দাঁড়াইলাম, নিয়ত করলাম, তকবীরে তাহরিমা বললাম, সুবহানাকা করলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ করলাম, সূরাতুল ফাতিহা করলাম, ভিন্ন সূরা করলাম, রুকু করলাম, সেজদা করলাম, তসবিহ করলাম, বসলাম, আত্তাহিয়াত করলাম, দুরূদ শরীফ দোয়া মাসুরা করলাম, সালাম ফিরে এলাম, সবগুলি ছিল নামাজের খুলস। যখন থেকে আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থেকেই নামাজটা পড়তে পারব সেইটা হবে আমার নামাজের মূল, সেটা হবে আমার নামাজের মূল। এই নামাজ তোমাদেরকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। চতুর্থ প্রকার নামাজি নামাজই তাকে সব সব রকমের গুনাহ থেকে বাঁচায়। সুতরাং কুরআনের যে আয়াতে আল্লাহ বলেছেন নামাজ নামাজিকে সব গুনাহ থেকেই বাঁচায়, কত নম্বর নামাজি? আমরা কুরআনের কথাটা শুনি কিন্তু সিরিয়াল নম্বরটা জানি না। কুরআনের কথাটা শুনি যে নামাজ নামাজিকে সব গুনাহ থেকে বাঁচায়, এটা কুরআনের কথা, কিন্তু সিরিয়াল নম্বরটা জানি না। বলুন তো আজকে সিরিয়াল নম্বরটা কত? চার নম্বর। সিরিয়ালের নামাজি কে? যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ আদায় করে। আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ আদায় করলে এই অবস্থাটা তার অর্জন হলো কিভাবে? একটা ট্রেনিং এর মাধ্যমে। এই অবস্থাটা তার অর্জন হলো কিভাবে? ট্রেনিং এর মাধ্যমে। ট্রেনিংটা কি? আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। যখন নমাজের ভিতরে টের পাবে মন চলে গেছে নমাজের বাইরে, তখন যদি আল্লাহ আমাকে দেখতেছে কথার জ্ঞান তার নমাজটাকে সংশোধন করে দিতে পারল, এই লোকটা বাজারে গিয়ে যখন ব্যবসাপাড়ার গেট খোলা দেখবে তখন কি আল্লাহ আমাকে দেখতেছে কথাটা মনে থাকবে না? এই লোকটা ব্যাংকে গিয়ে যখন তার সুদী অ্যাকাউন্ট খুলতে চাইবে তখন কি আল্লাহ আমাকে দেখতেছে কথাটা মনে থাকবে না? সুতরাং যে জ্ঞান নমাজ সংশোধন করে দিল, সেই ট্রেনিং, সেই প্রশিক্ষণ, সেই সাধনা তার সব রকমের গুণাহ থেকে তাকে ফিরাবে। এই জন্য আল্লাহ বলেন এই নমাজ তাকে তার সব রকমের গুণাহ থেকে ফিরায়। সব রকমের গুণাহ থেকে যখন আমার নমাজ আমাকে বাঁচাইল তখন কি অহংকারের গুনাহ আরোপ করার সুযোগ রইল না, মুক্ত হইয়া গেল। এইটা হলো নামাজের মূল। নামাজটাকে আমরা যখন আস্তে আস্তে ক্রমান্বয়ে এই পর্যায়ে উন্নীত করতে পারবো, তখন আমার নামাজ আমার অহংকার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, আমার নামাজ হবে আমার অহংকার দমন ব্যবস্থা। এই নামাজ সত্যই ইসলাম ধর্মের স্তম্ভ, এই নামাজ নিশ্চয়ই বিশ্ব শান্তির গ্যারান্টি, এই নামাজ নিশ্চয়ই জান্নাতের চাবি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের কত নম্বর নামাজের আলোচনা হলো? চার নম্বর। আর সর্বমোট নামাজ কত প্রকার? তাহলে আরেকটা নম্বর হলো না, আরেকটা নম্বর হলো। এই চতুর্থ নম্বর নামাজি যখন সব রকমের গুনাহ থেকে বিরত হয়ে যায়, তখন তার আত্মাটা পাক পবিত্র হয়ে যায়, তখন তার আত্মাটা কি হয়ে যায়? পাক পবিত্র হয়ে যায়। পাক পবিত্র আত্মাওয়ালা যখন নামাজে দাঁড়ায়, তখন আল্লাহর সাথে তার আত্মার সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর সাথে আত্মার সাক্ষাৎ হয়ে যায়, এবং সাক্ষাতে আল্লাহর সাথে তার কথাবার্তা হয়। কোথায়? নামাজের ভিতরে। কোথায়? নামাজের ভিতরে। কিভাবে কথাবার্তা হয়? যখন এই পঞ্চম প্রকার নামাজি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা শুরু করে, সর্বপ্রথম আলহামদু শব্দটা যখন উচ্চারণ করে, আগেই বলেছি আলহামদু অর্থ সমস্ত প্রশংসা, এই আলহামদু উচ্চারণ করা মাত্রই বাকি শব্দ উচ্চারণ করার আগেই আল্লাহ তার আত্মাটাকে প্রশ্ন করেন, লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা? তুমি যে আলহামদু কইলা, তুমি যে বললা সমস্ত প্রশংসা কার জন্য? মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহর প্রশ্নের জবাবে ওই আত্মাওয়ালা বলে, লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, মানিল্লাহ, আল্লাহকে? সে তখন বলে, রব্বিল আলামিন, সমগ্র প্রতিপালক, সমগ্র জগতের প্রতিপালক যিনি, তিনি। আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? আল্লাহর প্রশ্নের জবাবে সে বলে, আর রহমান, রহমান যিনি, তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন, মানিল রহমান, রহমান কে? সে বলে, আর রহিম, রহিম যিনি, তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন, রহিম কে? সে বলে, মালিক ইয়াউমিদ্দিন, হাশরের দিনের মালিক যিনি, তিনি। এই যে বারবারই বলে যিনি, তিনি, যিনি, তিনি, যিনি, তিনি, এই যিনি তিনিটা একটু গ্রামারের দৃষ্টিতে আপনাদের দেখা যাবে, আরবি গ্রামার মোতাবিক যে কথা বলে তাকে মুতাকাল্লেম বলা হয়, যার সাথে কথা বলে তাকে মুখাতাব বলা হয়, যার ব্যাপারে কথা বলে তাকে গায়েব বলা হয়। বাংলা ব্যাকরণ মতে যে কথা বলে তাকে উত্তম পুরুষ, যার সাথে কথা বলে তাকে মধ্যম পুরুষ, আর যার সম্পর্কে কথা বলে তাকে নাম পুরুষ বলা হয়। ইংলিশ গ্রামার মতে যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন, যার সাথে কথা বলে তাকে সেকেন্ড পার্সন, যার সম্পর্কে কথা বলে তাকে থার্ড পার্সন বলা হয়। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, তিনি থার্ড পার্সন। বুঝে থাকতে বলুন, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, তিনি থার্ড পার্সন। আল্লাহ যখন জিজ্ঞেস করেন আল্লাহকে, সে বলে, রব্বুল আলামিন যিনি, তিনি। কোন পার্সন? আল্লাহ জিজ্ঞেস করেন রব্বুল আলামিন কে? সে বলে, রহমান যিনি, তিনি। কোন পার্সন? আল্লাহ জিজ্ঞেস করেন রহমান কে? সে বলে, রহিম যিনি, তিনি। কোন পার্সন? আল্লাহ বলেন রহিম কে? সে বলে, হাশরের দিনের মালিক যিনি, তিনি। কোন পার্সন? বারবার বারবার যখন আল্লাহর সাথে তার পার্সনে কথা বলে, আল্লাহ বাধা দিয়া বলেন, তুই আর আমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এখানে কোন থার্ড পার্সন নাই। তখন সে পার্সন চেঞ্জ করে বলে, ইয়াকা নাবুদু, তোমার জন্য ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ জিজ্ঞেস করেন, এবার বলো তুমি থার্ড পার্সন নয়, তুমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, বলো তুমি কি রাজ্য চাও? বলে, ইহদিনা, আমাদেরকে পথ দেখাও। আল্লাহ জিজ্ঞেস করেন, কোন পথ? সে বলে, যেই পথে জীবনযাপন করলে সুদা জান্নাতে চলে যাওয়া যায়, তোমার সান্নিধ্যে সেই পথ। আল্লাহ বলেন, লাকা মাসা আল্লাহ আব্দি, ওরে আমার বান্দা, তুই যেই জিনিসটা আমার কাছে চাইলে আমি তোরে দান করে দিলাম। এটা কত নম্বর নামাজি? পাঁচ নম্বর নামাজি নামাজের ভিতরে আল্লাহর সাথে কথাবার্তা বলে। চার নম্বর নামাজির নামাজ তাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। তিন নম্বর নামাজির নামাজ সাধনা চালু থাকার কারণে তার ত্রুটি বিচ্যুতি মাফ হয়ে যায়। দুই নম্বর নামাজের নামাজ ত্রুটি সাধনা চালু না করার কারণে ত্রুটির জন্য সাজা ভোগ করতে হবে। এক নম্বর নামাজের নামাজি যেই নামাজ পড়ল না সেই নামাজ না করার কারণে জাহান্নামে যেতে হবে। এবার বলুন নামাজের খুলস এবং নামাজের মূল পৃথক পৃথক ভাবে বুঝে আসলো? আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করাটা নামাজের মূল। নামাজের এই নামাজ নিশ্চয়ই আমাকে সব রকমের গুনাহ থেকে ফিরায়, এই নামাজ নিশ্চয়ই আমাকে অহংকারের গুনাহ থেকে বাঁচায়। এবার বলুন কোন অশান্তির পথ বন্ধ করার জন্য নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে? কিভাবে নামাজ আমাকে বাঁচাইলো বুঝতে পারবে বন্ধু? না আমাদের নামাজের খুলস আমাদের নামাজের এই অহংকার থেকে বাঁচায় না নামাজের মূল? নামাজের মূল আমাদের আয়ত্ত হয়ে গেলে অহংকারের ফসলও থাকবে না, অহংকারের গাছও থাকবে না, অহংকারের চারাও থাকবে না, অহংকারের বীজও থাকবে না। এই সমাজে কোন মানুষ কোন মানুষের প্রতি দুর্বত্যাচার করবে না। আপনাদের আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কোন নমাজি কোন নিরীহের উপর দুর্বত্যাচার করে? নমাজিও করে, কেন করে? নমাজ না বলে শান্তির ধর্মের স্তম্ভ, শান্তির ধর্ম ইসলাম পালন করে, শান্তির ধর্মের স্তম্ভ নমাজ আদায় করে, নিরীহ নির্দোষ অসহায়ের উপর জুলুম করে কেন? এই নমাজ মূল নমাজ নয়, এই নমাজ খুলস নমাজ। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন যে নমাজকে আমাদের এই শান্তির গ্যারান্টি দিলেন দুনিয়াতে আখেরাতে, সেই নমাজ আমাদের আয়ত্ত করা এবং এই নমাজের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে শান্তির গ্যারান্টি লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।